যে শাস্তি অন্য কাউকে দেওয়া হবে না, বলে আয়ুষিক আহাত, এবং সেদিন তাদেরকে এমন ভাবে বাধা হবে অন্য কাউকে এরকম বাধা হবে না। এরপরে তারা আফসোস করে বলবে, হায় যদি আমাদের বিবেক বুদ্ধি কাজে লাগাতাম। কোরআনুল করিম বলছে যখন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান নামের শব্দ বিকট শব্দ শুনতে শাহিকান বিকট শব্দ শুনতে পাবে, অহিয়া তাহুর, এবং জাহান নাম উত্তীর্ণ জোশ মাঠে থাকবে, আকাশ তাদাই গিয়া লাগাইবে, যেন জাহান নাম রাগে কবে ফেটে যাচ্ছে। যখনই সেখানে এক একটা দলকে বানানো হবে জাহান নামে, তাহলে আমরা জানা তো হারা জাহান নামে বাবান্না বলবেন, আলামিয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোন নাজির সতর্ককারী আসে নাই? আলু বালা কাজ্জানা নাজির, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে নাজির এসেছিল, সাবধানকারী এসেছিল, না আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম, তখন না মানাস বরাল্লাহ শাহী, এবার আমরা তাদেরকে বলতাম যে আল্লাহ কিছু নাজির করেন নাই, বরং তোমরা গোমরাহির মধ্যে আছো, ইন আনতুমিল্লা ফি দালালিন কাবীর। অকাল এবং তারা বলবে লাকুন্না নাসমাউ ওয়া নাকুলু, আজকে যদি আমরা ওই সময় যদি শুনতাম আর যদি চিন্তাটা কাজে লাগাতাম, বিবেক বুদ্ধি কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা আজকে জাহান্নামে অগ্নিতে জ্বলতাম না। তারা পূর্ব দাম্বিহীন, তখন তারা তাদের গুণাগুলোকে স্বীকার করবে, অন্যায়কে স্বীকার করবে, কিন্তু আল্লাহ তারা বলছে ফাসহ কানলে সাবিস সাহির, এই জাহান্নামীদের জন্য বড় খারাপই আছে, তাদের আর কোন মুক্তির পথ থাকবে না। এমনি ভাবে তারা আক্ষেপ করে মাটি হয়ে যেতাম, যদি কেয়ামতের মাঠে পশুদের বিচার হবে, তারা যে তাকে অন্যায় অত্যাচার করেছে, এটার বিচারের পরে বলা হবে কোন তুলে আবার মাটি হয়ে যাও। এটা দেখার পরে জাহান্নামী আবার বলা হয় আজকে আমরা মাটি হয়ে যেতাম, এর মানে হচ্ছে এই দুনিয়াতে আমরা মানুষ দ্বারা পেশ হতাম, রাস্তায় মাটি হয়ে যেতে পারতাম। সেদিন মানুষরা যখন তাদের আমল গুলো দেখবে, দাদা অগ্রিম পাঠিয়েছিল, কাফের বলবে হ্যাঁ যদি আজকে মাটি হয়ে যেতাম। এমনি ভাবে কাফের আরো আক্ষেপ করে বলবে হ্যাঁ আমরা অমুককে বন্ধু না দাঁড়াতাম। কোরআন বলছে সেদিন আঙ্গুল কামাবে আর বলবে রাসুলের ছবি না, হায় যদি রাসুলের সঙ্গে বন্ধুত্ব করতাম, রাসুলের পথে চলতাম, খালিরা, হায় আফসুস যদি আমি অমুককে বন্ধু না বাড়াতাম, অমুককে নেতা না বাড়াতাম, অমুকের তরিকা না চলতাম, লাকাদ আবাল্লানি আনি যিকরি বাদাল্লানি, আমার কাছে আল্লাহর কালাম আসার পরেও আল্লাহর বিধান আসার পরেও আমাদেরকে দোষ করেছে। স্পষ্ট বিষয় কোরআনের আয়াতে স্পষ্ট বলা আছে, আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, যা বর্তমানে ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়, এটার অনুসরণ করেন, এদের লুক আনসামিল্লাহি, ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে। আল্লাহর স্পষ্ট বিধান, নেতারা স্বীকার করছে না, এটা ইসলামী গণতন্ত্র, এটা ইসলামী গণতন্ত্র, ভোট করে তো বিধান, ভোটের মাধ্যমে দিন কায়েম করা হবে, অথচ আল্লাহ তারা পরে পরিষ্কার বলেছেন এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তোমাদেরকে দিন কায়েমের জন্য পাঁচটা কাজের আদেশ করছি, আমর কুম বিল জামা, আমি ইসলামী অত্যা, আমার হিজরত ওয়াল জিহাদ, এটাকে বাদ দিয়ে নিজেরা দেখো জিহাদ করতে হলে কঠিন হবে, এবং ওটাকে বাদ দিয়ে গণতন্ত্র ঢুকে গেল। এভাবে একদল এদিকে নিয়ে গেল, আর একদল নিয়ে গেল, আল্লাহর কোরআনের অধিকার চলবে না, রাসূলের দেওয়া অধিকার দরকার নাই, অভিভাবক কোনটা মানুষ তৈরি করলো, পাশান পাশের জিকির, হাতমে খাদে গান, হাতমে নারিয়া, দুর্গে তাজ, দুর্গে হাজারি, আরো কত রকমের বেদাবাদ তৈরি করে এইগুলোকে শূন্য বানিয়ে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখেরেন কাজে হয় না, এখন অভিভাবক তৈরি উদ্যোগে আরে খোদায় পাকে রেহমান ওরা মেরা পড়াকে একটা অভিভাবক নিয়ে ফেলেছে, সকাল সন্ধ্যা পাঁচ চলে এরকম হাতমে খাদে গান, হাতমে নারিয়া, দুর্গে হাজারি, আরো কত বেদাবাদ তৈরি করেছে। আমার এটাই কামতের মাঠে বলবে লকদ আবাল্লানি আনি যিকরি, আল্লাহ রাসূলের তরিকা আল্লাহ পরিষ্কার করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করেছে তারা ছাড়া। সাহাবা কিরাম প্রশ্ন করলেন আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে অস্বীকার করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আনি দাখালাল জান্নাহ, আমার মৃত্যু বলো আমার তরিকায় চললো সে মাজার তবে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার তরিকার অমান্য করল সে জাহান্নামে যাবে। আল্লাহ তা পরিষ্কার করে বললেন, আমি রাসুলের ইত্তেবা করো, আমি উত্তর করো, রাসুলের উত্তর করা হলো, এখান থেকে সরে বলো না, রাসুলের তরিকা না, তিস্তিয়া সাবেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই তরিকায় চলে না, করতে হবে সৎকার রাস্তা। আল্লাহ রাস্তাগুলো তো রিক্সার গুলো রাসুলের তরিকা দিয়ে সরাইলো, কয়েক লোকেরা একবার শাসক গোষ্ঠী গণতন্ত্রীরা, আর একবার পুরো তরিকা যারা বিভিন্ন রাস্তা তৈরি করেছে, এটা পরিষ্কার। আমাদেরকে তোমার দৌড়া করেছিল, এরা তো ভ্রষ্ট করেছে, ২৭-২৯ মারা পণ্যগুলো আছে। এরপরে যার নামে সুস্থ হবে, হায় আরেকবার দূরে ফিরে দিতে পারতাম, আজকে নেতা যেরকম আমাদেরকে বাড়া করতে সম্পর্ক ছিন্ন করছে, দুনিয়া একবার যেতে পারলে আমরাও বেতরে সম্পর্ক ছিন্ন করতাম। এটা সূরা বাকারা ১৬৬ থেকে ৬৭ আয়াত। ইত্তাবারু আল্লাযীনা ইত্তাবাউ মিনাল লাযীনা ইত্তাবাউ ওয়াউল আযাব ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব ওয়াকালা আল্লাযীনা ইত্তাবাউ আযারাকে আনুগত্য করত, যারা অনুসারী ছিল তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আজকে আমাদেরকে আরেকবার দুনিয়া দেওয়ার সুযোগ দেওয়া হতো, আমরা ওদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম, বাড়া করতাম, যেভাবে তারা আজকে আমাদের থেকে বাড়া করেছে। আল্লাহ তারা বলছেন এভাবেই তাদেরকে কামতের মাঠে তাদের আমলগুলো আফসোসের জন্য দেখানো হবে। যত আফসোস করো তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। বলেছেন যে ওরা আফসোস করে বলবে না লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় যদি আমরা আল্লাহ না আলোচনা করতে পারতাম, এরকম তারা আফসোস করবে। আজকে যদি স্ত্রী সন্তান সবকিছু দুনিয়া মুক্তি পেতাম, স্ত্রী সন্তান তার ভাই বন্ধু এবং তার পরিবারের সমস্ত আত্মীয়স্বজন সবগুলো যদি দিয়ে তারা মুক্তি পেত, সে চেষ্টা তারা করত, কিন্তু তার কাজ হবে না। আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হুম কুফফারুন, যারা কাফের হয়েছে এবং কুফরে অবস্থা মৃত্যুবরণ করেছে, তারা ইউকবালা মিনা হাদিন মিনুল আরদ দাহান ওয়ালা ইসতাদা বিহি, তারা যদি জমিনের পুরা যে পরিমাণ মাটি আছে এই পরিমাণ স্বর্ণের মালিক হয়, ওটাও যে আল্লাহ রাস্তায় ফেঁকে হিসেবে মুক্তিবরণ হিসেবে দেয়, আল্লাহ বলে তারপরও আর গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমুন, এদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, আমা আলাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আলে ইমরানের ৯১ নম্বর আয়াত। এমনিভাবে জাহান্নামীদের দেখে এই সমস্ত আহ্বান শুনে দারোয়ানরা উপহাস করবে, মজাক করবে, তারও কিছু আলোচনা আছে, আজকে সেগুলো ভিতরে আলোচনা যাচ্ছি না। এইভাবে জাহান্নামের শাস্তি গুলো আমরা আলোচনা করলাম, উদ্দেশ্য হচ্ছে এই পরিস্থিতির নসিহাত গুলো আমাদের জন্য, আমরাও যেন কিয়ামতের মাঠে এই আফসোস করতে না হয়, একথা বলতে না হয় যে তোমরা যদি না থাকতে লাওলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হতে তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। আমরা যেন কোরআন হাদিস পাওয়ার পরেও কোন ব্যক্তি কি বলল, বুজুর্গদের দ্বারা নেতা নেত্রীর দ্বারা বড় আলেমরা যেন কোরআন হাদিসকে দাঁতাই না করি, বরং কোরআন হাদিস দিয়ে আমরা আলেমদেরকে দাঁতাই করব। এটা আমিও পরিষ্কার করি, আমিও যদি কোন বিষয়ে বলি এবং কোরআন সুন্নাহ তার না থাকে, এটা পরিষ্কার, এটাকে আমার মুখে ছুড়ে মারতে হবে, ওটা আমার বাতিল। দুনিয়ার কোন ব্যক্তি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর রাসূলের কবর দিকে ইঙ্গিত করে যে বিনা বাক্যে দুনিয়ার মানুষের মধ্যে একজন কি মানতে হতো সেই লোকের কবর সেই সাহাবার কবর, এই কবর ছাড়া অন্য কারো কথা বিনা বাক্যে মানা যাবে না, এটা পরিষ্কার। একজন প্রিন্সিপ বলল তিস্তিয়া সাবিরিয়া তরিকা মানতে হবে, আপনি ঢুকে পারলেন, প্রিন্সিপ বলল অন্য গায়ে পাকে রহমান রহিম, আপনি পড়াশুনা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে বল আল্লাহু আকবার, তিনবার বল আস্তাগফিরুল্লাহ, এরপর বল আল্লাহু আমিন সালাম আমিন সালাম, এবার তিলাওয়াত দালালের কাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতি নামাজের পরে সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস তিনবার একবার করে বলো, মাগরিবের পরে তিনবার, ফজরের পরে তিনবার বলো, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে ফরজের পরে 33 সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ো এইগুলো কাজে লাগে না। অধিকা চলে গেছে কোনগুলো আল্লাহ রাসুলাম দুরুদ ছিল শিখারেন কেন করতে সেই দুরুদ বাদ দিয়ে এখন দুরুদ চালু হয়ে গেছে বলা গালিলা সবার দ্বারা বক্তারা মহাব্বতের সঙ্গে করুন মহাব্বতের সঙ্গে বলা গালিলা বলা গালি রকম দুরুদ শৈবের নাম কেমনে এখানে বালাগা মানে কি পৌঁছিল আর উড়া মানে কি উচ্চ মকামে বেকা মানে মানে কি নির্যোগ্যতায় আল্লাহ রাসূল উচ্চ মকামে পৌঁছেছেন এটা কি তার নিজের যোগ্যতা না আল্লাহর রহমত কোনটা আমরা কোরআন করিম দেখব স্বেচ্ছাবি কি বললো এটা মানা বলি না আমরা কোরআন থেকে দেখি আল্লাহ বলছেন আলামি আজিবিকা ইয়াতীমান ফাআওয়া আপনাকে আল্লাহ ইয়াতীম করেছেন পর আশ্রয় দিয়েছেন না অগ্রাকা ভাল্লান ফাহাদা আপনাকে আল্লাহ পথের দিশাহীন ভাল্লান করেছেন আপনাকে আল্লাহ কি হেদায়ত দান করেন নাই অগ্রাকা আল্লাহ পাগনা আপনাকে আল্লাহ তারা পেয়েছেন খালি হাতে একবার অসহায় আপনাকে আল্লাহ তার ধনী বানিয়ে দিয়েছেন না আল্লাহ তোমার বলছেন এরপর আল্লাহ বলেছেন হে নবী আপনার মধ্যে আপনার জিকিরকে আমি উচ্চ স্থান দান করেছি সব দিয়েছেন কে আর বলা গেল না দেখতে পারি নিজের যোগ্যতা বেছে গেল আমরা কি শেখ সাহেবের কথা মানবো না আল্লাহর কালাম মানবো এটা কোনো দুরুদ না এটাকে দুরুদ বাদ দিয়ে এটাকে লাগাই দেওয়া হয়েছে কি জন্য এটা ভালো লাগে না পরের জামাদের পরে আল্লাহর নবীর বাপনা নবীরা যেগুলো প্রত্যেকটা হারিকে বলা আছে সেইগুলো ভালো লাগে না সেইগুলোকে বাদ দিয়ে নবীর সুন্নাকে বাদ দিয়ে তার জায়গায় বেদাত তৈরি করছে আল্লাহুম্মা আমিন মোনাজাত এই মোনাজাত কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের সালাতের অধ্যায়গুলো খুলুন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ তিরমিজির প্রথম দিকের শুরু দিকে আমি বলে দিয়েছি কিতাব সালাতের বলা আছে তাহরিমুহা তাকবীরু ওয়া তাহলীলুহা আত-তাসলীমু তাকবীরে তাহমিদে নামাজ শুরু হবে সালাম দিয়ে নামাজ শুরু হবে শেষ হয়ে যাবে নামাজ পড়ে শেষ হয়ে গেল এরপর ইমামের মুক্তাদিদের সম্মিলিত কোনো কাজ নাই এরপরে সম্মিলিত যে ওয়াদ তৈরি করা হয়েছে এটা কব্দ দাওয়াত এটা কি বিদআত এই বিদআত দিয়ে বর্জন করা যেই কোনো কাজ প্রত্যাংশ সাথে থাকি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে এখলাস নিয়াত শেখ মুক্ত এখলাস থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ হুকুমতি করতে হবে দুই নম্বর হচ্ছে ইত্তেবা সুন্নাহ দুই নম্বর কি এখলাস আছে একেবারে চোখের পানি ছেড়ে দিচ্ছে খুশু খুশু সঙ্গে করছে এবাদত করছে যারা বেদাতিরা তারা কি কান্নাকাটি করে না অনেকেই কান্নাকাটি থেকে বিভ্রান্ত হয় পীরে মুর্জা কান্দায় এই বাজার কান্দি হয় নাকি দুইটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর শর্ত হচ্ছে খারাপ নিয়াত একলা করতে হবে একলা আছে চোখের পানি ঝাপছে এক কেউ গোপনে বাড়ি করছে তিনি গুলি ঠিক আছে আমি জিজ্ঞেস করি মাগরিবের নামাজ জোহরের নামাজ ফরজ তারা পড়ে না তারাগাত আসর তারাগাত তারাগাত এসে তারাগাত তারাগাত মাগরিব তারাগাত এখন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজকে চার রাগাত পড়ে একলাশের সঙ্গে খুশু খুশু সঙ্গে ঠিক মতো রুজু করে একটার চোখের পানি ছাড়িয়ে দেওয়া এবার উত্তরে নামাজ হবে না বাতিল হবে কেন বাতিল হবে অসুবিধা কি অসুবিধা কি এই কথাই বলে অসুবিধা কি অসুবিধা কি আমি তদ্বি আমিন করবো আব্বার টা বলবো না আল্লাহ তাই করবো শুধু ভারতের আদিম বলবো শুধু ভারতের আলাদা বলবো শ্রদ্ধাকে মাথা লুটিয়ে দিব তাদের সে বলা আছে এই না কামনা এখন আব্দুল আল্লাহ সাহেব বান্দা আল্লাহ সবচেয়ে নিকট করতে তখন যখন সে শ্রদ্ধায় থাকে এই শ্রদ্ধা বুঝতে পারবে রুখ রাখতে পারবে সুবহানাল্লাহ আজিম বাড়বে আলা বাড়বে তারপর নামাজ সহিনা বাতিল অসুবিধা কি রসুলের তরিকা হয় না কে হয় নাই এই কাজ এরকম পরিষ্কার রসুলের তরিকায় না হওয়া করে বাতিল ঠিক সেরকম ভাবে আল্লাহ রসুলের তরিকায় দান নাই এটা যত ভালো উদ্দেশ্যে যত বড় তিন পরিবার শুধু বাতিল তৃতীয় বাতিল কাতিয়া বাতিল রাসুলের বাতিল কাছন বসে দিকে বাতিল ইমরানের দিকে বাতিল এগুলো নবী করেন নাই কে করেন নাই ভাইরা আমার হচ্ছে দম পাথান পা ছয় লতি সার দিকির কোন আদমি করে আছে এগুলো আছে কোন কিতাবে পীর সুবিধার তৈরি করা কিতাবে আছে এটা পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহ নবীর মাধ্যমে দিনকে মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই বিল্ডিংটা যেমন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এখন যদি কেউ আসে একটা স্বর্ণের ইট নিয়ে বা হীরাটার ইট নিয়ে এক জায়গায় লাগান, লাগানো যাবে? লোকটা বলল আপনার পুরো বক্তব্যের যে মূল্য, তারপরে দূর বেশি একটা হীরকের মূল্যের দাম, এক জায়গায় লাগান। আমি বলবো আমার কাজ শেষ হয়ে গেছে, লাগানো সম্ভব না। এরপরে লাগাইতে হয় তাহলে কি করতে হবে? ওরা কি পরিমাণ জায়গা ভাঙতে হবে, ঠিক কিনা? এই কাজ এরকম পরিষ্কার, ঠিক সেরকম ভাবে আল্লাহ আব্দুল আলমিন তার রাসুলের মাধ্যমে দিন স্তরে বিল্ডিংকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তখন বলে দিয়েছেন, আল্লাহ আত্মান তো রকম দিন এখন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ও আত্মান তো মেরামতি, আমার মেরামত কোরআনের ধারাকে আমি সমাপ্ত করে দিয়েছি। ওরা দিত নতুন ইসলামা দিনা এবং কামত পর্যন্ত জন্য চিরস্থায়ী ভাবে তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম দায়ী হলো। এটার জন্য আমি ইসলামকে মনোনীত করেছি। আল্লাহ নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে। এই বিল্ডিং এর থেকে কোনদিন কমানো যাবে না, এই বিল্ডিং এ নতুন করে কেউ ঢুকানো যাবে না। সুতরাং যারা পরিষ্কার আজকে এখনো তারা বিভিন্ন পীরের তরিকায় মনে করেন যে এটা বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা, কপনে খেদেগান তৈরি করলো, কপনে জ্বালানি তৈরি করলো, কপনে কি করলো, আইল্যান্ড কষ্ট আছে সেটা কি এক লাখ বার করার কথা আছে নাকি? এরকম ভাবে পীরের জিকির তৈরি করলো, খ্রিস্টিয়ার জিকির একরকম, সাবেরিয়ার জিকির একরকম, নকশালের জিকির একরকম। এই সবগুলো আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর মাধ্যমে যে দিন মুকাম্মাল হয়েছে সেই স্থান এগুলো নাই, অথবা এগুলো সব বিবাদ, এগুলো বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।